بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أحكمت آياته ثم فصلت من لدن حكيم خبير ألا تعبدوا إلا الله إنني لكم منه نذير وبشير পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আলিফ লাম র এ এমন এক কিতাব যার আয়াতসমূহ সুপ্রতিষ্ঠিত অতঃপর সবিস্তারে বর্ণিত এক মহাজ্ঞানী সর্বজ্ঞ সত্তার পক্ষ হতে যেন তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো বন্দেগী না করো নিশ্চয় আমি তোমাদের প্রতি তারই পক্ষ হতে সতর্ককারী ও সুসংবাদদাতা وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتك الذي فضل فضله وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير আর তোমরা নিজেদের পালন কর্তা সমীপে ক্ষমা প্রার্থনা করো অনন্তর তারই প্রতি মনোনিবেশ করো তাহলে তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উৎকৃষ্ট জীবন উপকরণ দান করবেন এবং অধিক আমলকারীকে বেশি করে দেবেন আর যদি তোমরা বিমুখ হতে থাকো তবে আমি তোমাদের উপর এক মহাদিবসের আজাবের আশঙ্কা করছি إِلَى اللَّهِ مَرْجِعُكُمْ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ আল্লাহ সম্মুখে তোমাদেরকে ফিরে যেতে হবে আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান أَلَا إِنَّهُمْ يَثْنُونَ صُدُورَهُمْ لِيَسْتَخْفُوا مِنْهُ ألا حين يستغشون ثيابهم يعلم ما يسرون وما يعلنون إنه عليم بذات الصدور জেনে রাখো নিশ্চয়ই তারা নিজেদের বক্ষদেশ ঘুরিয়ে দেয় যেন আল্লাহর নিকট হতে লুকাতে পারে শুনো তারা যখন কাপড়ে নিজেদেরকে আচ্ছাদিত করে তিনি তখনও জানেন যা কিছু তারা চুপিসারে বলে আর প্রকাশ্যভাবে বলে নিশ্চয় তিনি জানেন যা কিছু অন্তঃসমূহে নিহিত রয়েছে আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন তিনি জানেন তারা কোথায় থাকে এবং কোথায় সমাপিত হয় সবকিছু এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَلَئِن قُلْتَ إِنَّكُمْ مَبْعُوثُونَ مِنْ بَعْدِ الْمَوْتِ لَيَقُولَنَّ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ আসমান ও জমিন ছয় দিনে তৈরি করেছেন তার আরশ ছিল পানির উপরে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে তোমাদের মধ্যে কে সবচেয়ে ভালো কাজ করে আর যদি আপনি তাদেরকে বলেন যে নিশ্চয় তোমাদেরকে মৃত্যুর পরে জীবিত উঠানো হবে তখন কাফির অবশ্য বলে এটা তো স্পষ্ট জাদু وَلَئِنْ أَخَّرْنَا عَنْهُمُ الْعَذَابَ إِلَىٰ أُمَّةٍ مَّعْدُودَةٍ لَّيَقُولُنَّ يحبسه ألا يوم يأتيهم ليس مصروفا عنهم وحاق بهم ما كانوا به يستهزئون আর যদি আমি এক নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাদের আজাব স্থগিত রাখি তাহলে তারা নিশ্চয়ই বলবে কোন জিনিসে আজাব ঠেকিয়ে রাখছে শুনে রাখো যেদিন তাদের উপর আজাব এসে পড়বে সেদিন কিন্তু তা ফিরে যাওয়া নয় তারা যে ব্যাপারে উপহাস করত তাই তাদেরকে ঘিরে ফেলবে ولئن أذقنا الإنسان منا رحمة ثم نزعناها منه إنه ليئوس كفور আর অবশ্যই যদি আমি মানুষকে আমার রহমতের আস্বাদ গ্রহণ করতে দেই অতঃপর তার থেকে ছিনিয়ে নেই তাহলে সে হতাশ ও কৃতঘ্ন হয় ولئن أذقناه نعماء بعد ضراء مسته ليقولن ذهب السيئات عني إنه لفرح فخور আর যদি তার উপর আপতিত দুঃখ কষ্টের পরে তাকে সুখ ভোগ করতে দেই তবে সে বলতে থাকে যে আমার অমঙ্গল দূর হয়ে গেছে আর সে আনন্দে আত্মহারা হয় অহংকারে উত্থত হয়ে পড়ে ইল্লা আল্লাযীনা সাবারু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর তবে যারা ধৈর্য ধারণ করেছে এবং সৎকার্য করেছে তাদের জন্য ক্ষমা ও বিরাট প্রতিদান রয়েছে فلعلك تارك بعض ما يوحى إليك وضائق به صدرك أن يقولوا لولا أنزل عليه كنز أو جاء معه ملك إنما أنت نذير والله على كل شيء وكيل আর সম্ভবত ঐসব আহকাম যা ওহির মাধ্যমে তোমার নিকট পাঠানো হয় তার কিছু অংশ বর্জন করবে এবং এতে মন ছোট করে বসবে তাদের এ কথায় যে তার উপর কোনো ধন ভাণ্ডার কেন অবতীর্ণ হয়নি অথবা তার সাথে কোনো ফেরেশতা আসেনি কেন তুমি তো শুধু সতর্ককারী মাত্র আর সবকিছুর দায়িত্ব ভারিত আল্লাহ নিয়েছেন أم يقولون افتراه قل فأتوا بعشر سور مثله مفتريات ودعوا من استطعتم من دون الله إن كنتم صادقين فإن لم يستجيبوا لكم فاعلموا أنما أنزل بعلم الله وأن لا إله إلا هو فهل أنتم مسلمون তারা কি বলে কোরআন তুমি তৈরি করেছো তুমি বলো তবে তোমরা অনুরূপ দশটি সূরা তৈরি করে নিয়ে আসো এবং আল্লাহ ছাড়া যাকে পারো ডেকে নাও যদি তোমাদের কথা সত্য হয়ে থাকে অতঃপর তারা যদি তোমাদের কথা পূরণ করতে অপারগ হয় তবে জেনে রাখো এটা আল্লাহর ইলম দ্বারা অবতীর্ণ হয়েছে আরো একিন করে নাও যে আল্লাহ ব্যতীত কোন অন্য মাবুদ নেই অতএব এখন কি তোমরা আত্মসমর্পণ করবে من كان يريد الحياة الدنيا وزينتها نوف إليهم أعمالهم فيها وهم فيها لا يبخسون যে ব্যক্তি পার্থিব জীবন ও তার চাকচিক্য কামনা করে আমি তাদের দুনিয়াতেই তাদের আমলের প্রতিফল ভোগ করিয়ে দেব এবং তাতে তাদের প্রতি কিছুমাত্র কমতি করা হবে না উলা أولئك الذين ليس لهم في الآخرة إلا النار وحبط ما صنعوا فيها وباطل ما كانوا يعملون. এরাই হলো সেসব লোক আখিরাতে যাদের জন্য আগুন ছড়া নেই। তারা এখানে যা কিছু করেছিল সবই বরবাদ করেছে, আর যা কিছু উপার্জন করেছিল সবই বিনষ্ট হল। أَفَمَنْ كَانَ عَلَى بَيِّنَةٍ مِّن رَّبِّهِ وَيَتْلُوهُ شَاهِدٌ مِّنْهُ وَمِن قَبْلِهِ كِتَابُ مُوسَى إِمَامًا وَرَحْمَةً أُولَٰئِكَ يُؤْمِنُونَ بِهِ وَمَن يَكْفُرْ بِهِ مِنَ الْأَحْزَابِ فَالنَّارُ مَوْعِدُهُ فَلَا تَكُ فِي مِرْيَةٍ مِّنْهُ إِنَّهُ الْحَقُّ مِن رَّبِّكَ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُونَ. اچھا بولو تو جے بیکتی تر پربھو شو سپشٹ پاتھے روئے چھے اور ساتھے ساتھے اللہ تورو پھوتے একটি সাক্ষীও বর্তমান রয়েছে এবং তার পূর্ববর্তী মূসা আলাইহিস সালামের কিতাব ও সাক্ষী, যা ছিল পথ নির্দেশক ও রহমত স্বরূপ। তিনি কি অন্যান্যের সমান? অতএব তারা কোরআনের প্রতি ঈমান আনে, আর ওই সব দলের যে কেউ তা অস্বীকার করে দোজখী হবে তার ঠিকানা। অতএব আপনি তাতে কোনো সন্দেহে থাকবেন না, নিঃসন্দেহে এটা আপনার পালনকর্তার পক্ষ হতে ধ্রুব সত্য, তথাপি অনেকেই তা বিশ্বাস করে না। ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين. তাদের চেয়ে বড় জালিম কে হতে পারে যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে? এসব লোককে তাদের পালনকর্তার সাক্ষাৎ সম্মুখীন করা হবে, আর সাক্ষীগণ বলতে থাকবে এরাই ওই সব লোক যারা তাদের পালনকর্তার প্রতি মিথ্যারোপ করেছিল। শুনে রাখো, জালিমদের উপরে আল্লাহর অভিসম্পাত রয়েছে। الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا وهم بالآخرة هم كافرون. جرى اللر پتھ بادا دائے آتا تے بکرو تا کھوجی بڑائے ارائی آخرات کے اشکار کاری. أولئك لم يكونوا معجزين في الأرض وما كان لهم من دون الله من أولياء يضاعف لهم العذاب ما كانوا يستطيعون السمع وما كانوا يبصرون. ترى পৃথিবীতে আল্লাহকে অপারগ করতে পারবে না, এবং আল্লাহ ব্যতীত তাদের কোনো সাহায্যকারীও নেই। তাদের জন্য দ্বিগুণ শাস্তি রয়েছে, তারা শুনতে পারত না এবং দেখতেও পেত না। উলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া দাল্লা আনহুম মা কানু ইয়াফতারুন لا جرم أنهم في الآخرة هم الأخسرون. إرا شئي لوگ جرا نجي رأي نجي در کی خوتی پروستو کوري چه آت تارا جا کچھ مِتھا معبود شاب بستو کوري چه لو تا شابی تا در تھے کے ہاری ایگا چه آخرا تے ارائی حبے شربات ہی خوتی پروستو کنو شاندے ہونے ہی. إن الذين آمنوا وعملوا الصالحات وأخبتوا إلى ربهم أولئك أصحاب الجنة هم فيها خالدون. নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে এবং স্বীয় পালনকর্তার সঙ্গে বিনয় প্রকাশ করেছে তারাই বেহেশতবাসী, সেখানেই তারা চিরকাল থাকবে। مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون ولقد أرسلنا نوحا إلى قومه إني لكم نذير مبين উভয় পক্ষের দৃষ্টান্ত হচ্ছে যেমন অন্ধ ও বধির এবং যে দেখতে পায় ও শুনতে পায়, উভয়ের অবস্থা কি এক সমান? তবুও তোমরা কি ভেবে দেখো না? আর অবশ্যই আমি নূহ আলাইহিসসালামকে তার জাতির প্রতি প্রেরণ করেছি, তিনি বললেন নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী। أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ أَلِيمٍ তোমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না, নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে এক যন্ত্রণাদায়ক দিনের আজাবের ভয় করছি। فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين তখন তার কওমের কাফির প্রধানরা বলল, আমরা তো আপনাকে আমাদের মতো একজন মানুষ ব্যতীত আর কিছু মনে করি না, আর আমাদের মধ্যে যারা ইতর ও স্থূল বুদ্ধি সম্পন্ন তারা ব্যতীত কাউকে তো আপনার আনুগত্য করতে দেখি না এবং আমাদের উপর আপনাদের কোনো প্রাধান্য দেখি না, বরং আপনারা সবাই মিথ্যাবাদী বলে আমরা মনে করি। قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني رحمة من عنده فعميت عليكم أنلزمكموها وأنتم لها كارهون نوح عليه السلام বললেন, হে আমার জাতি, দেখো তো আমি যদি আমার পালনকর্তার পক্ষ হতে স্পষ্ট দলিলের উপর থাকি আর তিনি যদি তার পক্ষ হতে আমাকে রহমত দান করে থাকেন তারপরেও তা তোমাদের চোখে না পড়ে, তাহলে আমি কি তা তোমাদের উপর তোমাদের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দিতে পারি? وَيَا قَوْمِ لَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مَالًا إِنْ أَجْرِيَ إِلَّا عَلَى اللَّهِ وَمَا أَنَا بِطَارِدِ الَّذِينَ آمَنُوا إِنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَلَكِنِّي أَرَاكُمْ قَوْمًا تَجْهَلُونَ আর হে আমার জাতি, আমি তো এজন্য তোমাদের কাছে কোনো অর্থ চাই না, আমার পারিশ্রমিক তো আল্লাহর জিম্মায় রয়েছে, আমি কিন্তু ইমানদারদের তাড়িয়ে দিতে পারি না, তারা অবশ্যই তাদের পালনকর্তার সাক্ষাৎ লাভ করবে, বরঞ্চ তোমাদেরই আমি অজ্ঞ সম্প্রদায় দেখছি। ولا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول إني ملك ولا أقول إني ملك ولا أقول للذين تزدري أعينكم لن يؤتيهم الله خيرا الله أعلم بما في أنفسهم আর হে আমার জাতি, আমি যদি তাদের তাড়িয়ে দেই তাহলে আমাকে আল্লাহ হতে রেহাই দেবে কে? তোমরা কি চিন্তা করে দেখো না? আর আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ভাণ্ডার রয়েছে, এবং একথা বলি না যে আমি গায়েবী খবরও জানি, একথা বলি না যে আমি একজন ফেরেশতা। আর তোমাদের দৃষ্টিতে যারা লাঞ্ছিত, আল্লাহ তাদের কোনো কল্যাণ দান করবেন না। তাদের মনের কথা আল্লাহ ভালো করে জানেন, সুতরাং এমন কথা বললে আমি অন্যায়কারী হব।